کے احوال سے بہت پڑے. علم حیات تو علم ہے جو اذرا میں سما دیا, جسم میں جو ہو وسن اذرام, جسم کا معنی ہے اجسام, اذرام کا معنی ہے اجسام, اجسام معنی جسم, یعنی تار بھیتر جسم چند سوتر تارا تارا کی سور جگت, بنگلہ سور جگت آسمان سور جگت سمندے آسمان سور جگت اوستھا سمندے بہت علم حیات و علم ہے جو اذرام میں سما دیا کے احوال سے بہت کرے. اذرام اصطلاح فلسفہ میں, اذرام اصطلاح فلسفہ, فلسفہ سائنس, اصطلاح فلسفہ میں ستارہ آسمان کے احوال سے بحث کرنا, ستارہ آسمان کے احوال سے بحث کرنا. اتنے ستارہ بولا دارا تمہارے ذہن کو کاروں کا راشی کسی جگہ نہ جائے, বরং আসমানে যত কিছু আছে সব কিছু যত কিছু বলছে চন্দ্র সূর্য সেতারা ইত্যাদি সব নিয়ে সেতারা বলা হয়েছে. আজরা এস্তলায় ফলসফা মে সেতারায় আসমান কি আওয়াল সে বহস করনা. উনিশ নম্বর এলমে হেকমত, উনিশ নম্বর এলমে হেকমত সম্বন্ধ জ্ঞান থাকতে হবে. علم حکمت اصطلاح فلسفہ میں وہ علم ہے, علم حکمت ہدایت الحکمت تمہارا پڑھوا, علم حکمت اصطلاح فلسفہ میں وہ علم ہے جو خواب کے موافق گفتگو کرنے کی صلاحیت پیدا کرے, جو خواب کے موافق گفتگو کرنے کی صلاحیت پیدا کرے. کام کی درستگی کو بھی حکمت کہتے ہیں, کام کی درستگی ٹھیک ٹھیک متن کاج کرا, کار مانے جے کونو جنس ٹھیک متن ہوا ہوئی اور ٹھیک متن تخنی ہو تخن حق موافق ہو. বিশ নম্বর এলমে মানতেক যা তোমরা পড়ছ কিন্তু সংক্ষেপ করে বলা কিন্তু ফলে তা দিক করোনা লুম করোনা সব বাদ বাদ দিতে যে থাকুক বারো বছর এলমে দিন হাসিল করেই কিছু পাওয়া যায় না, আর বহুত বহুত মুস্তাহেদ বাইরে গেছে, পাঁচ বছরে দাওরা ছয় বছরে দাওরা ছয় বছরে আমাদের এখানে মজবুরান করা হয়েছে. আমাদের এখানে এগারো বারো বছর হয়েছিল, অন্যান্য মাদ্রাসার নেশাকে কাটতে সারতে করতে করতে বছর কমাইছে. এত কম বয়সে আমি ঘুরে লাভ কি, দাঁড়িয়ে নেই মন্ত্রীতে নেই পাওনারা সাল হয়ে আজকাল আছে বলে ছাত্ররা মানব খোলাবাইনের মতন দেখা যায়, বেশি বেশি আলেম হাসিল করা সমস্ত কিতাব পড়লেই ভালো আলেম হওয়া যায় না, আর এই সমস্ত কিতাবপত্র বাদ দিয়ে কি আলেম এলমে মান থেকে কিতাব বাদ দুইটা বাদ সেটা বাদ সাক্ষী বাদ অবস্থাবাদ আরও কত রকমের ময়দান খালি মজবুত আলেমের দরকার ছিল, কিন্তু ময়দানও খালি কোনো ভালো আলেম হতে আদেশ আলেম পাওয়া যায় অনেক মাদ্রাসা চায় হায়ার কইরা হায়ার হায়ার কইরা উদার কইরা মাদ্রাসার মধ্যে বোকালি পড়ায় না উস্তাদ নেয়, অন্য মাদ্রাসা থেকে নিয়ে বোকালি পড়ায় কত বড় বেঈজ্জত সেই মাদ্রাসার জন্য, এত কোনো কিছু নেই. নামাজের সাথে উত্তরের নাম করার থাকি দিয়া থাকি দিয়া ক্লাস কম করিয়া বছর কম করিয়া এত তারা করে দিয়ে দিচ্ছে এগুলি হেলমেটিনের দুষ্টি করা ভালো আলেম হতে না দেওয়া দুজন বছর মোট কাম করেছে আমাদের এখানে আমি মজবুর হইয়া দুই জমাতকে একসাথে মোট কাম করে দিচ্ছি হেলমে মানতে মানতে সব কিতাব পড়ানো হয় না করে না প্রথম বলতে বলতে সবই পার একুশ নম্বর হেলমে পাশার বুক হেলমে পাশার বুক আধ্যাত্মিক গেলেন হেলমেট আসার বুকের খবরও নেই সব শিল্পটা নিয়ে পারাপারি উঠেছে সবই শিল্পটা মগল দৈল হেলমেট আসার বুক এই সাইটটা আর এমন আমাদের থেকে একবারে রাত অন্ধকারের মুখে হেলমেট আসার বুক সবটাকে শিখে আনে তারা তাদের আশাবাদী ফ্যামিলির অনুপ্রেরণা নেই এরা হেলমেট আসার ক্ষেত্রে আর এমন সেটা শুধু তিন মুদিটি না বরঞ্চ অনেক কাঁচা প্রস্তুত থাকে এরকমভাবে ভাষা হিসেবে করা হয় কালিমা পান্ডে নামা আসলে কালিমা পান্ডে নামা বলেস্তা বোস্তা এগুলো কাঁচা বুকের টিকা দাওরায় হাদিসের পরে কালিমা পান্ডে নামা বোস্তা পড়া তাদের কাছে সুতিয়ানে গ্রামের কাছে হকানি সুতি তো নাই আমি যখন এক বছর বিশাল সুতিরাম তখন ভাবি সে আসন করেন না এত বড় আলি খান মিনারাও ছিল না ছোট্ট একটা মিনা মিনারা ছিল এটা নিয়ে একটা রোম আছিল কামরা ছিল ওই কামরা নদীর দিনের পর দিন রাত এখানে পুজা থাকতেন ধারণী রহস্য বন্ধ আসলে মাদ্রাসার সম্পর্ক মাদ্রাসায় থাকতে মাদ্রাসা মানে পড়াশোনা তো বাসার বাড়িতে যেতাম বন্ধ দুই দিন থেকে আসা করতাম অবসর ছিয়াশত করেন না তখন আমিও মাদ্রাসা আছি দুলাল রুমে যাইয়া উঠলে খেদমত করতাম হাত লাগাইয়া কেনা করে না কারি ফোন এর কারি না ফোন কেরাতের ফোন ফোনের কারির অভাব কারণ সুরের কারি আছে রং রংপুরা কাজে আছে বহুত বিরক্ত লাগে ফোনের মাসলার দিকে এলে বলতে পারে না ফোন লাগে একটা করতে পারে এইরকম ভাবে তিন মুজিদির অভাব নাই খেলাপথ খেলাপথে তো সহজ জিনিস অমুকে খেলাপথ পাইছে অমুকে খেলাপথে শুনলে হাসি আছে ওই খেলাপথ পাইছে এত সস্তা হয়ে গেছে আসলে পাশাপুটা তো সস্তা ছিল না আয়ের গায়ে নতুন কায়ের খেলা করতে আমার দরবারে বছরের বছর করে দুটো খেলা করতে আর এখন কি সব এরা খেলে সস্তা উমুকে খেলা করতে উঠতে খেলা এমন মানুষের নাম ভুলে যায় যে উমুকে খেলা করতেছে হাসি আসে হেলমেট পাশাপু হলো মগজ এই যে একটা ফোন আছে বাইশ নম্বরে এলেন এলমের জহর এলমের জহর জহর মানে সংসার থেকে গরিবতা না লাহবানিয়াটা কি ইসলাম ইসলামের মানে গরিবতা নাই তবে দুনিয়ার মহব্বত অন্তরে না থাকা চাই পানি ছাড়া নৌকা চলে না পানির দরকার কিন্তু এই পানি যদি নৌকার ভিতরে এসে যায় তাহলে পেশেন্দার মালপত্র সব গর্ব হয়ে যাবে, বিকে যাবে। এই দুনিয়া তো দরকার আছে, কিন্তু এই দুনিয়া যেন দিলের ভিতরে না আসা যায়, এইটা হইল এলমের গোপ। হ্যাঁ, দুনিয়ার মধ্যে থাকতে হবে, কিন্তু দুনিয়া দিলের ভিতরে আসতে পারবে না। তার সহজ মেশাল হইল পাইন মাছ, চেওয়া মাছ। পাইন মাছ, চেওয়া মাছ তোমরা চিন বাজারে দেখা যায়, এগুলি থাকে কাদার ভিতরে। গ্রাম দেশে যখন পুকুর কাটে কোদাল দিয়া, তখন অনেক সময় ওই পাইন মাছ কাটা পড়ে, রক্ত বাইরেতে থাকে। মাছের মধ্যে রক্ত নাই, লাল পানি, রক্ত থাকলে তারা ঠান্ডার মধ্যে বসবাস করতে পারে। তো রক্তের মতন লাল বাইরে থাকে, পরে মোড়ায় মোড়ায় আবার বাইরে বাইরে থাকে কাদার ভিতরে। কেউ মাছও কাদার ভিতরেই থাকে, কিন্তু কাদা তাদের শরীরে লাগে না। দুনিয়ার মধ্যে থাকতে হবে, কিন্তু দুনিয়া যেন না লাগে। নৌকা চলার জন্য পানির দরকার আছে, কিন্তু পানি যেন নৌকার ভিতরে না আছে। এইরকম ভাবে দুনিয়াতে থাকতে হবে, কেউবা মাছের মতো, বাইক মাছের মতো কাদা লাগতে হবে। পাইকারি কথা, তাহলে কি আমরা দুনিয়াটাকে করুন না? হ্যাঁ, দুনিয়াটা তো করবা, কিন্তু তোমরা যে এইভাবে করো এইভাবে না। একজনের দশটা বাড়ি, দশটা বাড়ি লাগে, একটা বাড়ি যত সে পুরো এক রুমে থাকে না, একটু খাট পরিমাণ তার জায়গা থাকে। তারপরে মরার পরে এই বাড়িতে তার জায়গা হয় না, পরের বাড়িতে দেওয়া জায়গা হয়, বড় স্থানের মধ্যে অন্যের জায়গার মধ্যে। তাহলে তোমরা যেভাবে দুনিয়াদারি করতেছো এইভাবে করা যাবে। দুনিয়াতে আসো, দুনিয়া তো করবে, জল জল লাগবে, দুনিয়াতে দুনিয়াদারি করুন না, এই ব্যাপারটা পাইলে কথা খুলে বলো। তখন তুমি হ্যাঁ দুনিয়া থাকলে তো দুনিয়াদারি করবে, কিন্তু কেমন দুনিয়াদারি করতে হবে এইটা তো আছে। তাহলে তোমরা যেইভাবে দুনিয়াদারি করো এইভাবে দুনিয়াদারি না, দুনিয়ার মধ্যে দুনিয়াদারি তো মিশালে সেরকম করছেন। সফরে যাইতেছেন, হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখেন যে এক ব্যক্তি পুকুরের মধ্যে বা খালের মধ্যে বা নদীর মধ্যে নেন না, এইভাবে পানি উঠাইয়া পান করতে হবে। আপনারও একটা গ্লাস আছে, দান করে দেবেন ওই গ্লাসটা আল্লাহ পাখি নিজে হাত নিয়ে, এটা তো বেকার বোঝা পাইতেছি, এটা একজনের দান করে দিল, এইভাবে পানি করতে হবে। আবার হাঁটতেছে হাঁটতেছে কিছু কিছু জায়গায় দেখেন কি একটা লোক গাছের নিচে ছায়ার মধ্যে এইভাবে শুয়ে রয়েছে, এই দুটাকে বালির কথা ফের উনি ওইখান থেকে নসিহত অর্জন করলেন। আরে বালিশের বোঝা পাইটা শিখ দিয়ে দেবে আল্লাহ পাক, তো বালিশ দিয়ে দিছে দেখা যায়, বালিশটা দান করে। আবার কিছু তোর হাঁটতেছে হাঁটতেছে দেখা যায় একজনে দাড়ি, আরে আল্লাহ পাক তো চিরুনি দিয়ে দিছে দেখা যায়, আবার চিরুনির বোঝা পাইটা শিখেন দান করে। তো ওনারও তো দুনিয়া করছেন আর তোমরাও তো দুনিয়া করো, ওয়ান টাই এত ভিন্নিত শব্দ তপরিতে তুমি ভিন্নগুলো ফুর্তি আনন্দের কথা নয়, গর্বের কথা নয়, সুন্দর কথা নয়, এগুলি আমাদের কাছে ভিন্নযুক্ত শব্দ, ওয়ান টাই ইংরাজি শব্দ, মানে একবার ব্যবহার করো আর দুটোবার ব্যবহার করো, এটা বহুত খারাপ কথা। আমাদের আয়সা রাজিয়াল্লাহু তাআলা আনহার কুরআন বলেন যে তুমি যদি কালকে আমাকে দিন আমার সাথে থাকতে চাও, তাহলে কাপড়টাকে এমন পুরানা করবে, এমন পুরানা করবে মানে এত পুরান কাপড় করবে যে তালি লাগানোর মতো করতে হবে, তালি লাগানোর মতো। এটি ওয়ান টাইম ছিল, এখন ওয়ান টাইম এক ফাইজামি শব্দ, কাফেরদের শব্দ, ইংরেজদের শব্দ, তোমাদের কাছে খুব মজা লাগে। এই জন্য আমি এটাকে এত ঘৃণা ভরে এই শব্দটা তোমাদের কাছে পেশ করতে হবে। ওয়ান টাইম কোনো শব্দ ইসলামের নেই, বরঞ্চ একটা জিনিস ব্যবহার করতে করতে করতে করতে করতে যখন ব্যবহারের অযোগ্য হয়ে যাবে তখন সেটাকে বাতিল করা হবে। এই পুরো পর্যন্ত সেটা করতেই হবে। জুতাকে নিয়ে যাই প্রায় ছয় মাস গ্রাম দিয়ে, মাত্র ছয় মাস গ্রাম কি আর ছয় বছরতা মাস কোথায় যাবে, এটা আমি আজীবন করতে চাই। ছয় মাস আর এক বছর গ্রাম দিই, এটা আজীবন করুন। to protect the Jewish media now we have to go. Fine right. Pikari. Halau Babu Kuno Kotari. Or come on the Shalaka. Dunya to Hard Bo Pokuku. No Dunya to the Vasa. It's really elevated. Egg for a bullet to Tahona. Abar and the Dunya to the Mitrohana. এই পাঁচটা গুণের মধ্যে যার জ্ঞান থাকবে সেই হেলমেট উচিত করতে পারবে পড়াইতে পারবে তাফসীর কে আকসাম ছ হ্যায় উনওয়ান তাফসীর কে আকসাম ছ হ্যায় তাফসীর কালামিল্লাহ বি কালামিল্লাহ تفسیر کلام اللہ بی کلام اللہ اللہ کلام درائی اللہ کلام تفسیر ایک قرمان قرآن بھورا ایک جگہ اللہ پاک ازمالی بھابے مختصار بھابے بیان کرسن ওই জিনিসটাকে আল্লাহ পাক আরেক পাড়ার মধ্যে আরেক স্থানের মধ্যে বিস্তারিত ভাবে বয়ান করছেন তার একবারে বোধগম্য তোমাদের জানা একটা মেসাল দিতেছি সুরায়ে ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা তাফসীর আল্লাহ পাক নিজের করছেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম বাইরে মাগদুব আলাইহিম ওয়ালা দালিন এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তফসীর এই রকম ভাবে কোরআন পাকের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের ঘটনা এক জায়গায় সংক্ষেপে করছেন আর এক জায়গায় বিস্তারিত ভাবে এই রকম ভাবে আকিমুস সালাত এখানে এক কিছু নামাজ কায়েম করো আর এক জায়গায় বলছেন মাল আবদি রুকু করনেওয়ালা সৈতা করনেওয়ালা এইরকম ভাবে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যানি তাফসীর আল্লাহ পাক নিজেই করছেন এটি হল তাফসীর ও কালামিল্লাহ এই কালামিল্লাহ আল্লাহর কালামের তাফসীর আল্লাহর কালামের মাধ্যমে দুই তাফসীর ও কালামিল্লাহ বি আকওয়ালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম تفسیر کلام اللہ بی اقوال رسول اللہ صلی اللہ علیہ وسلم سمست حدیث کتاب بھی قرآن پاکر تفسیر سمست سیاسی کتاب روی شکل یہ سارا آرو فتح شتے حدیث کتاب روی شکل سمست حدیث کتاب بھی قرآن تفسیر تین تفسیر کلام اللہ بی اقوال صحابہ رضوان اللہ تعالی عنہم اجمعین تفسیر کلام اللہ بی اقوال صحابہ رضی اللہ تعالی عنہم دشمست آیات تفسیر اللہ رسول کرے جان نہیں اللہ کرن نہیں কিন্তু সাহাবা একরাম তার ব্যাখ্যা করেছেন কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ আল্লাহ রসুলের মানসা অনুযায়ী এইটাও তাফসীরে লেখা তাই তাফসীর কালাম ইল্লাহ বি আকওয়ালি তামিলিন আজাম তাই তাফসীর কালাম ইল্লাহ বি আকওয়ালি তামিলি পাঁচ তাফসীর কালাম ইল্লাহ بی اقوال تاب تابعین تفسیر کلام اللہ بی اقوال تاب تابعین چھائی تفسیر کلام اللہ بی حسب اقتضائے قواعد عربیہ تفسیر کلام اللہ بی حسب اقتضائے قواعد عربیہ عربی قاعدہ انوزائی عربی قاعدہ چاہیدہ انوزائی اللہ پاکر کلمہ تفسیر ای ہوتے پارے এগুলি মহৎ আমল। একই তোর পর ফয়সালা হয় না। আল্লাহ পাকের কালামের তুচ্ছি কাওয়ায়েদে আরবিয়ার তাকাজা অনুযায়ী করা হয়। এটা হল সর্বশেষ পর্যায়, যেখানে কালামুল্লাহ তফসির কালামুল্লাহ দ্বারা হয়েছে, সেখানে বাকি পাঁচ কিসমের তফসির বিলকুল আসবে না। যে আয়াতের তফসির কালামুল্লাহ দ্বারা হয়নি, কালামে রসুলের দ্বারা হয়েছে, সেখানে বাকি চার প্রকার বিলকুল আসবে না। একটা না পাওয়া গেলে আর একটা সারা দিবস আল আকরা ফল আকরা, তাই না? সকলেই মিরাজ পাওয়া উপযুক্ত, কিন্তু তারপরে আক্রাব থাকতে আবাদরা পাবে না। এইরকম ভাবে তফসিরের মধ্যে আব্বাল থাকলে সানি দ্বারা তফসির হবে না, সানি থাকলে সালেসা দ্বারা হবে না, একসাথে সবগুলি না, বরং বাই দিবে। তাফসির কি কিতাবে বহুত হ্যাঁ গুণবান, তাফসির কি কিতাবে তাফসিরের কিছু কিতাব লেখাই দিতাছি, যাতে এই সমস্ত নামগুলি দেখলে সুসাপুর না দেখ। এটা কি গাছের নাম না মাছের নাম না মাঠের নাম না সেতারার নাম, এইরকম যেন না হয়। কোন মেয়ে বসুর বসুর ইয়ে চান কিতাবে হ্যাঁ, তাফসির কি কিতাবে বহুত হ্যাঁ, কোন মেয়ে বসুর বসুর ইয়ে চান কিতাবে হ্যাঁ। তাফসিরে খাজেন প্রথম লেখানের কারণে এটা এক নম্বরের তফসির, এরকম যেন না বুঝো, এই জন্য নাম্বার দিলাম না। সবগুলি তফসিরের কিতাব, দুই নফসি সবগুলি ভালো, সবগুলি মোতাবার কিতাব, এরকম না যে এক নম্বরের কারণে এটি এক নম্বরের তফসির বাকিগুলি দুই নম্বরের তফসির, এরকম যেন না হয়। এই জন্য কোন নম্বর না দিয়া শুধু কিতাবের নাম বলে বলতেছি। তাফসিরে খাজেন খা দিয়া খা জানুন, তাফসিরে খাজেন বহুত পুরানো কিতাব, আরবি কিতাব, এখানে যতগুলি তাফসিরের কিতাব লেখানো হবে সবগুলি আমাদের জামিয়ার কুতুবখানার মধ্যে আছে। দুই নম্বরের কিতাব রূহুল বয়ান, এটা একটা রূহুল মানি, রূহুল বয়ান রূহুল মানি, রূহুল মানি ঢাকার মধ্যে একটা কিতাব আছে, তফসিরের মধ্যে আছে, এগুলো বহু জিন্দে। তফসিরে আবি সৌদ, তাফসিরে আবি সৌদ সিন আইন ওয়াও দাল, বাইজাবি শরীফ তো পড়তাছে, মাদারেক সোনো কাবদিয়া মাদারেক, তফসিরে জামাল দিন দিন লাম তফসিরে জামাল, তফসিরে জালালাইন, তফসিরে আহমাদি, তাফসিরে কাবির, তাফসিরে কাশ্যাপ, তফসিরে কাবির আর তফসিরে কাশ্যাপ সম্বন্ধে বয়ান করে আসবে। ইবনু কাসির, ইবনে কাসির যে বলা হয়, আহকামুল কোরআন লিজাসাস জিন সোয়াদ আলি সোয়াদ জাসাস, আহকামুল কোরআন, তফসিরে মাজহারি, তফসিরে মাজিদি, ইবনে জারি ইন্ডিয়া, ইবনে জারি, তাফসিরে কুরতুবি বড় কাবদিয়া কুরতুবি কোয়া, তাফসিরু দুরুল মানসুর সাদিয়া, ব্যাস এগুলো তফসিরের কিতাব। নাম বলে মুখস্থ করিও, অন্য তাই ভবিষ্যতে এরকম কিছু পাইলে যেন সরষা কুল্লা দেখা যায় কি কি এবং সময় পাইলে কুতুবখানায় উড়ে দেখে নিই। আপনাদের পড়তে না পারো অন্তত কিতাব উড়ে দেখে নিও কত কত জিন্দের মেটে রয়েছে। কোনোয়ান মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহকে মুক্তাসার হালাত মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহকে মুক্তাসার হালাত মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহ কা ইসমে গ্রামি আব্দুল্লাহ হাই লকম নাসিরউদ্দিন কুনিয়াত আবুল খায়ের ইয়া আবু সাঈদ কুনিয়াত আবুল খায়ের ইয়া আবু সাঈদ আলা ইখতিলাফে কাউলাই আলা ইখতিলাফে কাউলাই ملک شیراز میں بائزار نامی ایک گاؤں آپ کا پیدائش وطن تھا۔ ملک شیراز میں بیانے مدد ملک شیراز میں بائی دو نامی ایک گاؤں آپ کا پیدائش وطن تھا۔ اسی کی طرف منسوب کرتے ہوئے ان کو بائزابی کہتے ہیں اسی کی طرف منسوب کرتے ہوئے ان کو بائزابی کہتے ہیں۔ یہ بہت بڑے عالم اور زاہد و صوفی تھے یہ بہت بڑے عالم اور زاہد ہوئی جہل میں زہد اندر زاہد شمشاکتے گی بہت بڑے عالم اور زاہد اور صوفی تھے مسلکاً شافعی تھے۔ مسلکاً کا معنی ہے مذہبا۔ مسلکاً شافعی تھے مگر متعصب اور متشدد نہیں تھے۔ مگر متعصب اور متشدد نہیں تھے۔ برتمان بہت متاثر ایون متشدد آسے متاثر آسامیت تھے کیا متشدد شکتی کرنا شکتی بجتے ہیں جانتے ہیں انتھائی چلا جائے متاثر آسامیت আঞ্চলিকতা বা সে যেই মাঝাবে আছে সেইটাই ঠিক সেইটাই সহি অন্যগুলি সব গলত এইটা হলো মুতাআসসির। কিন্তু উনি এরকম ছিলেন না। আমাদের মাঝাবে এইটা সাফি মাঝাবে এইটা কালো মাঝাব বরফ তাকে আমি সাফি হিসেবে আমি এটা পালন করি যারা হানাফি তারা এটা পালন করে যারা সাফির মাঝাবের খারাপ করে তাদের বিরুদ্ধে তার কোনো কথা নেই ঠিক আছে করে করুক ওইটা হক মাঝাব। কিন্তু বর্তমানে আহলে হদস তোমরা তো আহলে হাদিস কো আমরা আহলে হদস করি আহলে হাদিস ওলা নাম কা ওয়াস্তা আহলে হাদিস অর্থাৎ হাদিসের উপরে তো হানাফিয়ার আমল করে মাঝাব ওলারা আমল করে তারা হাদিসের উপর আমল করে না কিন্তু নাম ফুটাইছে এগুলার অবস্থা দেখলে এই মুতাআসসির বুঝে আসে কম সালে এগুলার সংখ্যা বেশি। রকিয়া দান করবো জোরে আমিন বলবো ফজরের পরে সুন্নত প্রিয়া মুসলিমের লাইন দিলে সক্রিয়া থাকবো অজু না করে আবার নামাজে দাঁড়ায় এরা হালে হাদিস। তুমি যদি বংশাল যাও আর সে যদি বুঝতে পারে যে এ লালবাগের ছাত্র বা শিক্ষক ওই থেকে যে দৌড়ে এক কয়েকজন এসে তোমার এই ভিড়া ধরব তখন বলবো যে আল্লাহ রসুল কেমনি আল্লাহ রসুল নামাজের মধ্যে জোরে আমিন বলছে আপনি আমিন গন্ডা আল্লাহ রসুল বুখারি শরীফের হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আপনাকে ইমাম হোসেনে পড়লেন সুরায় ফাতিহা পড়লেন না, আপনার নামাজ তো হয় নাই, আল্লাহ রসুল বলেন। এই ধরনের কতগুলি পেশাইনা কথা বলে তোমার ক্ষেত্রে শান্তি হবে। যদি জবাব দিতে চাও এমন রাগ ধুয়ে যাইব যে তাদের লোকের পরামর্শ। কিন্তু যদি লোকেরটা ফকির না হইয়া আমাদের কাছে পড়নেওয়ালা কোনো ছাত্রের পাল্লায় পড়ে তো হের পাইলাম আবার গরম হয়ে গেছে। মাত্র স্যার খাতিকে রমজান শরীফে গম জাল খেয়েছি রমজানের মধ্যে, কই থেকে জানতে পারছি যে লালবাগের হুজুরিটা আইসে তিনটে জুলে আয়া ওই কথা লা সলাতা ইল্লা বিফাতে আতি কিতাব বুখারী শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছে। আমি সব ঠিক আছে, সুলায় পাতে না তোলে নামাজ হয় না। আপনি যে দৌড়ে আইসা রুকু ধরলেন, রুকু ইয়াক রাকাত ইয়াক, তো রুকু ধরলেন, এরপরে আপনি নামাজে রাকাত ধরলেন, আপনি তো সুলায় পাতা করেন নাই, আপনি ওই রাকাত কেমনি ধরলেন, আপনি নামাজ তো হয় নাই। মজবুত আলেমের দরকার আছে, মজবুত আলেমের দরকার আছে। তোমরা যে আলেম ভিতরছো হ্যাঁ কাছে নত স্বীকার করছি জবাব দিতে পারবা না। এই জন্য কামা হক কিতাব পড়ো, সমস্ত কিতাব পড়ো, এবং এই সমস্ত কিতাবের বইয়ের মর্যাদা সাহায্যকারী আরও যত কিতাব আছে বসি মোতালা, তাই কী বলা হয় বসি মোতালা, লোকিরটা ফকির কিতাবে যতটুকু আছে অতটুকু, এটা হলো লোকিরটা ফকির। আর বসি মোতালা এই কিতাবের সামঞ্জস্য, এর সরু হাত, এর ব্যাখ্যা, আরও যে আরও যে কিতাব রয়েছে সেগুলি পড়লে অসাত পয়দা করতে হবে, তাহলে তুমি এই বাতিল দেব এগুলি তো তুমি বাস হিন্দিকে পিন্দি পিন্দিকে শুনবা, এগুলির মোকাবেলা করতে তোমার গ্রাম বাইরে জায়গা, তো বড়রা তো বড়দের মোকাবেলা করতে, কাজে এদের মোকাবেলা করার জন্য এদেরকে সুবিধা দান। এখন কত বড় ফেতনা জানো, যেখানে সুবিধ পায়, হ্যাঁ বুখারি শরীফ রে মসজিদের গেটের মেটে নামাজ বাইরে দাঁড়া যায়, এই মুসলমান আপনাদের নামাজ হয় না, এই দেখেন আল্লাহর রসুল বুখারি শরীফের মধ্যে রফি ইদান করছেন, আপনারা রফি ইদান করেন না, আপনারা আমিন কর নাই দূরে, আল্লাহ রসুল আমিন করছে, অথচ বাইসবের মধ্যে আমিন সমুদ্রে পয়ান আসতেছে, কোনখানে আমিন কে বলবো কে না বলবো এগুলো কত খবর আছে। আমাদের ডাকু কিজুর রহমতুল্লাহ আলাই ভূত ভূত আলাই ছিলেন, ওনার কাছে একজন আসছে আহলে হাদিস, এখন তাদেরকে জব দেওয়ার জন্য হ্যাঁ জেসা কুকুর ওয়সা মুকুর দাদা আব্দুল মালিক সাহ হজরত বা তাই না দাওয়াতুল হক মার কাছে দাওয়াতুল হক একটা গুম নাম হাদিসের মতো তরের মধ্যে দেয়া বাগান হাদিস ওদেরকে ডাকে আস হয় মুরের যখন যাত্রাবাজি ছিলেন তখনও বিরক্ত করছিল ডাকে পরে আর আস ঘাতকুজুর রহমতুল্লাহ এলাকা থেকে কোনো এক পেটি পেটি আলে হত সাইয়া কথা শুরু করত তখন বলে তিনি তো জানেন যে এটা তুমি তো আপনি মাসটা তুই জানেন তা আমি ইমাম সব কইছে বলেন যে আপনি তো হাদিস করেন না আপনি তো আলেন না এই যে আমার লোকের কর্ম কথা আছে মাসলা নিয়ে ওই মাসটা আপনি তুই পেলেন খুব জোরে করে আমি ইমাম সব বলছে আপনার ইমাম মানেন না আবার যখন ইমাম সাহ বলছে ও ছোট ইমাম মানেন বড় ইমাম মানেন না মসজিদের ইমাম মানেন কিন্তু মাঝহাবের ইমাম মানেন না কত জবাব আছে এটাকে দেওয়ার জন্য কিন্তু তোমাদের দুনিয়া বড় কষ্ট লাগে তোমরা তো মালুমাতের অভাব মালুমাত অর্জন করতে হবে।